المكتوب، فلأن الملك ينتهي به والامتناع حكمه لا بفعله. وأما الإعتاق فالقياس فيه أن لا يرجع، لأن الامتناع بفعله فصار كالقتل في الاستحسان يرجع، لأن العتق أنهاء الملك. إنهاء الملك لأن الآدمي ما خلق في الأصل محلا للملك، وإنما يثبت الملك فيه مؤقتا إلى الإعتاق، فكان إنهاء فصار كالموت. وهذا لأن الشيء يتقرر بانتهائه، فيجعلك أن الملك باق والرد متعذر، والتدبير والاستيلاد بمنزلته، لأن تعذر النقل مع بقاء المحل للأمر الحكمي. وإن أعتقه على مال لم يرجع بشيء، لأنه حبس بدله، وحبس البدل كحبس المبدل. وعن أبي حنيفة رحمه الله إنه يرجع لأنه إنهاء الملك، وإن كان بعوز. فإن قدر المسلم على العبد. ومن اشترى عبدا فاعتقه او مات عنده ثم اطلع على ايدي رجع به الصالح. اقبل غلام كيس تكا بشرتي سيقول ميا كيس ميا غلام دعوتي وطبعا গোলাম মামার কাছে মুস্তাকির কাছে যাওয়ার পর গোলাম মরিয়া গেছে, নিজে নিজে মরিয়া গেছে। উভয় সুরতে যদি গোলাম কিনে নেওয়ার পর আজাদ করে দেয় কিংবা গোলাম কিনে নেওয়ার পর মুস্তাকি ওইটাকে মুস্তাকির কাছে ওইটা মরে যায়, আঘাত করার পর বা মরে যাওয়ার পর জানতে পারছে যে গোলামের মধ্যে আয় গেছে, তাহলে মুস্তাকি রুজু বিন্দু সাল করতে থাকে। তাহলে আগে কিন্তু মাসালা একটা গেছে এটা মাথার মধ্যে রাখতে, যে মুস্তাকি এমন কোন কাজ যদি মুমিনাতে করে যে কাজটা হারিসলি মুভি হয়ে যায় তাহলে ওই ক্ষেত্রে রুজুবি নোকসান করতে পারে না। তাহলে এই জায়গার মাঝে মাসআলা হইল যে যদি মুস্তাকি কোন গোলাম কিনার পর আজাদ করে বা তার কাছে মারা যায়, আজাদ করে দিলে তো এই গোলাম এমন অবস্থা হইলো যে এটা আর মালিক রে বাইরের কাছে ফেরত দেওয়ার কোন সুরত নাই, সে এমন একটা কাজ করে গেছিল। আর মহিলা গেলেও তো একই কথা হইল যে এখানে ফেরত দেওয়ার তো কোনো পথ নাই, তাহলে এখানে কি হাবিসলি মুভি হবে কি না, এবং রুজুবি নুকসান যদি হাবিসলি মুভি হয় তাহলে তো রুজুবি নুকসান করা উচিত না। সাহেব হাতে না সাহেব তো দুর্বত আছে যে যদি মুস্তাকির কাছে গোলাম আসার পর মুস্তাকি আজাদ করে দেয় বা মরে যায় তাহলে দুই সুরতের মধ্যে রুজুবি নুকসান করতে পারে। এখন হুসাইন রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে মৌতের ব্যাপারটা দেখেন, যে মুস্তাকি গোলাম কিনার পরে মুস্তাকির কাছে মরে গেছে তারপরে আয়াত সম্পর্কে জানছে, তো মৌতের কারণে মালিকানা যে এটা চূড়ান্ত ভাবে সাব্যস্ত, যে এই বেড়ার কাছে যে মরছে এটা কার গোলাম মরছে, এই বেড়ার গোলাম মুস্তাকির গোলাম মরছে, তাহলে মুস্তাকির কাছে মালিকানা চূড়ান্ত ভাবে সাব্যস্ত, তাহলে এখানে তো সে এরকম কোন মুস্তাকি যে উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কিনা যে কোন একটা জিনিস কিনে তার মালিকানা সাব্যস্ত মরিয়া গেলে মালিকার দায়ী দেখ সীমান্ত ভূমি সাব্যস্ত হইবে, আর কোনো দিকে মালিকার দেওয়ার কোনো পথ নাই। গোলাম যদি মরিয়া যায় তাহলে এই মালিকানা অন্য কোন দিকে যাওয়ার আর কোন পথ নাই, এটা মালিক সে গুস্তারি নিজে। তাহলে মালিকানা নাই এখানে আরো শক্ত। তাহলে মালিকানা যদি তার থাকে আর গুস্তারি মিল্কিয়তের মধ্যে যদি থাকে আর যদি ওই জায়গার মধ্যে আয়েব সাদের হয় জাহের হয় তাহলে আয়েবে প্রথমে তৈরি যে মুভি ফিরত দিয়া টাকা দিয়ে দিবে, যদি ফিরত দেওয়া সম্ভব না হয় তাহলে ওই স্রোতের মধ্যে রুজুবি নোকসান করতে হবে। তাহলে তো এরকমই যে এখানে আরো মুস্তাহির কাছে মিল্কিয়তটা এটা চূড়ান্ত ভাবে সাব্যস্ত, যখন চূড়ান্ত ভাবে সাব্যস্ত হয়েছে তাহলে এখন হলে আয়ে হওয়ার কারণে ফিরত দিয়ে নেওয়ার কথা, এখানে ফিরত দিয়া নেওয়াটা সম্ভব। আমি হুকমি কারণ আমি হুকমি মানে কি যে আল্লাহ তালা এমন একটা বিধান এটা করছে, এই বিধানের কারণে এখানে আর ফিরত দেওয়ার কোনো বর্তত নাই। আমরা হুকমির কারণে ফিরত দেওয়ার শুরু হ্যাঁ এই জায়গার মধ্যে মুস্তাহিল ফেইলের কারণে হারিস মুভি হয়েছে না, এটা আমরা ফেইলের কারণে হারিয়েছে। আমরা ফেইলের কারণে কি হয়েছে হারিস মুভি, আর আমরা ফেইলের মধ্যে কারো নিয়ন্ত্রণ কারো ক্ষমতা কারো অধিকার নাই। তাই যেহেতু এনে মুস্তাহিল ফেইলের দ্বারা হয় নাই বরং আমরা হুকমির দ্বারা হয়েছে, সুতরাং এই জায়গার মধ্যে যে হাফটা হয়েছে এটা হারিস মুভি মুস্তাহিল হয় নাই, যেহেতু সে হাবিস মুভি হয়নি অতএব হৃদয়ের মধ্যে রুজু নিক্ষেপ করতে বাকি কথা হইল যে আজাদ মুস্তারি যদি কিন নিয়ে এটারে আজাদ করে দে তাহলে আজাদ করে দিতে এর তো তাকেই পাওয়া যাবে। এমন কইছে যে আমি তোরে আজাদ করে দিলাম এই কারণে না সে আজাদ। তাহলে এই জায়গার মধ্যে কি আছে টাকা যায় এইটাই যে রুজুবিন নোকসান করবে না, কি আছে টাকা যায় এইটাই কয় এই জায়গার মধ্যে কি করবে না রুজুবিন নোকসান করবে না, কারণ এই জায়গার মধ্যে আবেশী রুগী যে কাজ এই কাজটা কার দ্বারা পাওয়া যেতেছে মুস্তাহিল দ্বারা, কারণ সে বলছে আমি তোরে আজাদ করছি এই কথা বলার কারণে এই তার কাজটা করার কারণে সে আজাদ হয়েছে, তাই এই জায়গার মধ্যে তার ক্রিয়া পাওয়া যেতেছে। আর এতে এরকম হয়ে গেছে যে যদি কোনো ব্যক্তি কোনো মুস্তাহি গোলাম কিনে কিনে যদি হ্যাঁ নিজে মাইয়া পালায় কত কুড়া পালায় তাহলে এই জায়গার মধ্যে রুজুবি নুকসান করতে পারে না, কারণ সে আবিষ্টি মুভি তার ফেলের মাধ্যমে গোলামকে মাইয়া পালাইছে, যখন গোলামকে মাইয়া পালাইছে একই কথা হইল আজাদ করে দেওয়া একই কথা হইল, কিন্তু আমরা বলি যে এখানে রুজুবি নুকসান করতে পারবে মালিকানা চূড়ান্ত ভাবে সাব্যস্ত হয়েছে, মরিয়া যাওয়ার কারণে মালিকানা চূড়ান্ত ভাবে সাব্যস্ত হয়েছে এই কারণে রুজুবি নুকসান করতে পারবে, কারণ এই মালিকানা অন্যদিকে যাবে এই মালিকানা তার কাছে যখন আজাদ করে দিল এই গুলাবের মাঝে মিল্কিয়ত এটা এই মালিকের সাথে এরপরে আগে মালিকানা অর্জন করতে গুলাবের মাঝে মিল্কিয়ত সাব্যস্ত হওয়াটা পুরাপুরি ভাবে আজাদ করে দিলেই প্রতিষ্ঠিত। আর যেহেতু এখানে মালিকানা চূড়ান্ত ভাবে এইটার মধ্যে সাব্যস্ত হয়ে গেছে, সুতরাং আর মানুষ আল্লাহ তারা সৃষ্টি করছে ঠিক রত মানুষের দৃষ্টি সাধু আজাদ থাকে, তাই মুস্তাহিল বরং কিন্তু ফিতরতের টাকা দাও যে একটা কাজ করে দিচ্ছে আজাদ করে দিচ্ছে, মুস্তাহিল ফিতরতের যে চাহিদা সে চাহিদাকে সে পূরণ করছে, আর এই চাহিদা পূরণ করে তার মিল কি হতে যায় সেরকম না, বরং মৃত্যু তার প্রতিষ্ঠিত রয়ে গেছে, প্রতিষ্ঠিত রয়ে গেছে যে এটা নদী আছে। নদীরটা কি যদি এই গুলাম যেটারে আজাদ করছে আজাদ করে দেওয়ার পরে যদি এইগুলো বুঝে যায় তাহলে তার যে তারাকা আছে তারাকা ওয়ারিসের যে আজাদ করছে সে তাহলে বোঝা গেল যে তার মিল্কিয়তটা এটা হচ্ছে চূড়ান্ত ভাবে আছে। আরেক বেলা তো এটা মালির ওয়ারিস মালির মালের ওয়ারিস হয়ে গেছে যে আজাদ করছে সে তাহলে মালিকানা চূড়ান্ত ভাবে কি হলো সাব্যস্ত। আর যখন মালিকানরা চূড়ান্ত ভাবে সাব্যস্ত হইল তাহলে এই জায়গার মধ্যে রুজু কিন্তু সেল করতে পারবে। তারপরে আয় কর গোলামের মঞ্জিলের মঞ্জিলের মজার আগের মশালা অর্থাৎ যে কি আজাদ করে দেওয়ার যে মশালা এইটা আজাদ করে দেওয়ার মশালা মত এখানেও সে উমিওয়ালাদ এবং মুদাব্বার উমিওয়ালাদ এবং মুদাব্বার বানানোর কারণে সে তার ফেলে এখানে দেখা যেতেছে পাওয়া যেতেছে কিন্তু এই উমিওয়ালাদ এবং মুদাব্বার এইটা ইকের মতন এই কারণে যে এর বিক্রি করবার চাইলে বিক্রি করা যাবে বিক্রি করতে চাইলেও বিক্রি করতে পারবে তাহলে ওই জায়গার মধ্যেও তো আমরা এনহাই মিল্কের কারণে কি করছি এই রুজুমি নুকসানের হুকুম দিচ্ছি সুতরাং এই জায়গার মধ্যেও রুজুমি নুকসান চলে ওয়া মানিস তারা আবদান কিসি নে খরিদা গুলা আজাদ করে দেওয়ার পর বা মরে যাওয়ার পরে মুস্তাকি জানতে পারছে এই গোলামের মধ্যে কি ছিল তো রাজা বিন উসাই তো এই সুরত নিয়ে মুস্তাকি বায়েসে রুজু বিন উসান কেন আমল মাউ ফাই আনাল মিল কায়ান তাহি বিহি ও আমল মাউ মৃত্যুর কারণে কেন রুজু বিন উসান করতে পারবে ওই আমল মাউ ফাই আনাল মিল কায়ান তাহি বিহি বাকি আয় হওয়ার কারণে তো রুজু করা দরকার ছিল রুজু করাটা মুভিটা ফিরত দিয়া টাকা নিয়ে নেওয়া তো এই জায়গার মধ্যে কি হয়েছে কিন্তু দিতে পারতাছে না কারণ আমি হুকমি করি বলে আনতে না ও হুকমি আর আনতে না জ্ঞান মুভি কো ভাইকে পাস দেনা মামনু এ হুকমি এ আমি হুকমি কি হয়ে যাচ্ছে লা বিফি নাকে এই ভারতের অর্থ বোঝা যাইল না আমি যদি কইছি যদি জানতে না আমার তাই তো ঘুমের অনেক সুরত আছে, একটা হলো চোখ বন্ধ করে ঘুমান, একটা বয়ে বয়ে আমি ঘুম, আমি পড়াই দিলাম আমি জায়গার মধ্যে পাওয়া যাইতেছে। রুজুবি নুকসান না করে গুলাম রে কিনে কতল করে আয়ের সম্পর্কে জানছে, রুজুবি নুকসান করতে পারবো না, কারণ হার এবং এটাই সাহিম মালিক কে রুজুবি নুকসান কর সকতা আজাদ হওয়ার পর এই গোলাম আর কোনদিন কারো মিল্ক খেতে না যেতে পারবে না, যতক্ষণ পর্যন্ত গোলাম আছে একজনে একজনের কাছ থেকে কিনে নিতেছে, এই করতেছে, এই হইতেছে, সে যখন আজাদ করে দিছে, আজাদ করার পরে আর কেউ গোলাম বানাইতে পারবে না, তাহলে তার মাঝে মালিকানা চূড়ান্ত ভাবে সাব্যস্ত হয়েছে এই মুস্তাকি। মালিকানা কি হয়েছে চূড়ান্ত ভাবে সাব্যস্ত হয়েছে, মানুষে মালিকানার মহল হিসাবে সৃষ্টি করা হয় নাই, তার অর্থ কি মালিক মানুষকে আল্লাহ তারা স্বাধীন হিসাবে সৃষ্টি করেছে, মানুষ গোলাম হিসাবে থাকবে এটা এইভাবে সৃষ্টি আল্লাহ তালা করে নাই, অর্থাৎ মানুষের ফিতরতি এটা যে সে স্বাধীন আজাদ, তার মাঝে গোলাম ইয়াতে জিনজির আছে, তা এটা মানুষের ফিতরতে টাকা যার পরিবর্তন অস্থায়ীভাবে কোন কারণে আরেক বেটা বলার মধ্যে গিয়ে আটকে গেছে, তাহলে মরে গেলে যেভাবে মুস্তারি মিল্কিয়ত তাম হয়ে যায়, অর্থাৎ পুরাপুরি ভাবে সাব্যস্ত হয়ে যায়, ঠিক আজাদ করে দিলেও তার মিল্কিয়ত পুরোপুরি ভাবে তার চূড়ান্ত পর্যায়ে গেলে এটা স্থির হয়, তার চূড়ান্ত পর্যায় পর্যন্ত গেলে এটা কি হয়? স্থির হয়। লিয়ান সাইয়া ইয়া তাকারার ইসলিকে সাই মুতাকারার হতা হয় বি ইনতিহাই, হ্যাঁ উসকে ইনতিহা পর ফায়ু জাল কা আন মিল কা বাকি ওয়া রুদু মুতাস। তাহলে আমি সাব্যস্ত করা হবে যে এখানে মুস্তারি মিলকিয়ত অবশিষ্ট আছে, মুস্তারি মিলকিয়ত কি আছে অবশিষ্ট, কিন্তু ওয়া রুদু মুতাস, কিন্তু আজাদ হওয়ার কারণে স্বাধীন হওয়ার কারণে রদ তো এক এখানে যেহেতু মাওলা যতদিন বাচ্চা থাকবে ততদিন তো মাওলার উম্মিওয়ালা গোলাম থাকবে, মাওলা মরিয়া গেলে তখন আর এটা গোলাম থাকবে। তাই এই মাওলার মিলকিয়তে তাকিয়া নকল স্থানান্তর হওয়া এই জায়গার মধ্যে কি হয়ে গেছে অসম্ভব, যখন এটা অসম্ভব হয়ে গেছে অতএব ওই লিআন্না তাআজুরান মা বাকাই মহল, মহল মহল মানে গোলাম, গোলাম অবশিষ্ট থাকা সত্ত্বেও তারে অন্য কারো মালিকানায় হ্যাঁ নকল করা স্থানান্তর করা এটা কি মুতাআজ্জা, এটা বিল আমরি যেহেতু ঘিরো দিতে পারতেছেন তাহলে কি করবি, রুজুবি নোকসান করবে আমরে হুকমির কারণে, কি করতে পারতেছে না ঘুরে ফিরে দিতে পারতেছে না, তাহলে এই জায়গা আমি কি করি বুঝি স্যার, কই না টাকা वाला মালিক এ আমদি গোলামের সাথে খোলা খোলা আছে, গোলামের সাথে কি করে মুকাত কেতা কেতা বদলে কেতা বল লাগে খোলা, আর গোলামের সাথে যেটা হয় এটা কেতা মুকাতা হচ্ছে, এখন এই মুস্তাহি গোলামকে কি না কিছু কারণ এই জায়গার মধ্যে হাবিস নেই, সে গোলামের কাছ থেকে মাল পানি নিয়ে মশলা নিয়া গেছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে একটা বর্ণনা এরকম আছে, এটাও এনহাই, এটাও কি এনহাই, যদিও নাকি আওয়াজের পরিবর্তে হয়েছে মালিকানা আর কোন দিকে আছে, যদিও নাকি এখানে টাকার নেওয়া লেনদেনটা হয়েছে কিন্তু এই গোলামের না যে মিল্ক হতে বেলা পর্যন্ত হয়েছিল, তাহলে এন হ্যাঁ মিল্ক হইলে তাহলে এটা হাবিস নেই মুগির জন্য, আর হাবিস নেই মুগি না হলে হাবিস নেই মুগি না হলে এই জায়গা বইয়া বইয়া স্বপ্ন দেখলে কাম হতো না, আর যদি মুকাতাব করে গোলাম মুস্তারি যদি কি করে দে আজাদ করে দে আলা মানি কোন টাকার বিনিময়ে, তাহলে এই সুরতের মধ্যে মুস্তারি আয়বের কারণে বাইপাস থেকে কি বুঝবি নোকসান করতে لأنه حبس بدله وحبس البدل كحبس المبدل اس لئے کہ مشتری نے اس کا بدل کو حبس کیا تیار اس سے تیار غلامے পরিবর্তন কি করছে ওয়া হাবসুল বদলি কাহাবসিল মুবাদদা আর এখানে টাকারে আটকে দেওয়া ভূয়াকে গোলাম দিয়া টাকারে আটকে দেওয়া ভূয়াকে গোলাম দিয়া তাইলে না হারিস লি মুবি হয়ে গেছে আর হারিস লি মুবি হইলে এদের মধ্যে রুজুরি নুকসান করতে পারবে ওয়া হাবসুল মুবাদলি কাহাবসিল মুবাদদা বদলটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কারণে দেওয়া যাইতেছে না, কারণ খেতাবত করলে আল্লাহ তাআলা কয় যে এদের আর কোন দিকে যাইব না, আজাদ হয়ে গেছে। এই যে আদের গোষ্ঠী তুমি করে আয়া 10 মিনিট বইয়া থেকে তারপরে জমাইয়া এটা হইতো সাড়ে 7টার আগে তুমি আয়া বইটা আমি আহিয়া নাহি এটা কোন ব্যাপার।